السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن شر حاسد إذا حسد বার্ষিক কর্মী সম্মেলন 2015 এর সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মজলিসে আমেলা, মজলিসে শুরা ও আন্দোলনের বিভিন্ন জেলা থেকে আগত স্বাগত সভাপতি ও বিভিন্ন স্তরের কর্মী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য লাখ লাখ শুকর, যিনি আমাদের বার্ষিক কর্মী সম্মেলনে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শান্তি অবতীর্ণ হোক কিয়ামত পর্যন্ত, যিনি ইসলামের খুঁটিনাটি বিষয় সহ প্রত্যেকটি দিক ও বিভাগ আমাদের সামনে সুস্পষ্ট রূপে বর্ণনা করার মাধ্যমে রিসালাতের সুমহান দায়িত্ব পালন করে আপন প্রতিপালকের কাছে প্রত্যাবর্তন করেছেন, সেই নবীর উপরে কিয়ামত দিবস পর্যন্ত শান্তি অবতীর্ণ হোক সকলেই বলি আমিন। আলোচ্য বিষয় হচ্ছে হিংসা ও অহংকার এর কুফল, এর অশুভ পরিণতি কি। প্রথমেই জানতে হবে হিংসা কাকে বলে, হিংসা জিনিসটা কি। মুহাদ্দিসিনে কিরামের সংজ্ঞা দিতে গিয়ে বলছেন, তামান্না জাওয়ালা নিয়মাতিল মাহসুর, হিংসাকৃত ব্যক্তির নিকট থেকে আল্লাহর নিয়ামতটা অপসারিত হয়ে যাক এই কামনা করা। আল্লাহ পাকের পক্ষ থেকে কেউ একটা নিয়ামত পেয়েছেন, কেউ হয়তো ধনী হয়েছেন, কেউ হয়তো সুন্দর একটা বাড়ি করেছেন, কেউ হয়তো একটা গাড়ি কিনেছেন, কেউ হয়তো এলেম অর্জন করেছেন, তো যে হিংসাকারী তার মন সবসময় বলে যে এটা ধ্বংস হয়ে যাক, এক কথায় পরের ভালো দেখতে না পারা, জওয়াল কামনা করা, অপসারণ কামনা করা, এ নিয়ামত তার ধ্বংস হয়ে যাক। যদি আমরা দৃষ্টান্ত দিয়ে বুঝাই, ছোট্ট একটি গ্রামীণ পরিবেশের দৃষ্টান্ত, তা হলো গ্রামে একজন মোড়ল সাহেব ছিলেন, পাশে একজন গরিব ব্যক্তি বাস করেন, দিন মজুর। তো মোড়লের ছেলেরা কেউ লেখাপড়ায় ভালো না, মোড়ল সাহেবের ছেলেরা ভালো উচ্চ শিক্ষা লাভ করে কেউ চাকরি বাকরি পেল না, বরং যা হয়ে থাকে সেটাই হলো, তারা ক্রপটেড হয়ে গেল, তারা গুন্ডা ফান্ডা ক্যাডার হয়ে গেল, ইত্যাদি ইত্যাদি। তো কিছু লোকজন এসে তার সাথে বলে, মোড়ল সাহেব, অমুকের ছেলেটা, গরিব মানুষের ছেলেটা লেখাপড়া শিখছে। বলে, আরে দত, লেখাপড়া শিখলে কী হবে, ও কোনোদিন পাস করতে পারবে না। তো কিছুদিন পরে সে ছেলেটা কিন্তু পাস করে গেল। সবাই এসে বললো, মোড়ল সাহেব, আপনি তো বলেছিলেন পাস করতে পারবে না, কিন্তু ওই যে সফিরুদ্দিন ছেলেটা, দিনমজুর লোক, কত কষ্ট করে ছেলেটাকে লেখাপড়া করায়, ছেলেটা ফার্স্ট ডিভিশনে পাস করেছে। বলছে, আরে দাঁত, পাস করলে কি হবে, ও কোনোদিন চাকরি পাবে না। তো আল্লাহর ফজল ও করমে কিছুদিন পরে ছেলেটা চাকরি হয়ে গেল। লোকেরা এসে বলল, মোড়ল সাহেব, আপনি তো বলেছিলেন চাকরি পাবে না, কিন্তু ছেলেটা চাকরি পেয়ে গেছে। বলছে, চাকরি পেলে কি হবে, ও জিন্দগিতে বেতন পাবে না। দেখেন হিংসা কাকে বলে, বুঝতে অসুবিধা হচ্ছে তাই না। কিছুদিন পরে বেতন পেয়ে গেল, মানি অর্ডার করে টাকা পাঠিয়ে দিয়েছে, গ্রামের গরিব শফিরুদ্দিন ছেলের মানি অর্ডারের বেতনের টাকা প্রথম পেয়ে খুশিতে একেবারে গদগদ চিত্তে মিষ্টি মুন্ডা কিনে মসজিদে হাজির হয়েছে। এই যে আমার আবদুল্লাহ বেতন পেয়েছে, তোমরা একটু মিষ্টিমুখ করো, আমার ছেলেটার জন্য একটু দোয়া করো। লোকেরা বলল, মোড়ল সাহেব, আপনি যে বলেছিলেন বেতন পাবে না, কিন্তু এই যে বেতন পেয়ে গেছে, মিষ্টি মুন্ডা এনেছে। বলে, দাঁড়, বেতন পেলে কি হবে, ওই টাকায় জিন্দেগিতে বরকত হবে না। ইট ইজ কল্ড হিংসা, এটাকেই বলা হয় হিংসা। সংকীর্ণ মন অন্যের ভালো দেখতে মোটেই পারে না, এর নাম হচ্ছে হিংসা। শরীয়তের পরিভাষায় এটাই হচ্ছে হিংসার সংজ্ঞা। তামান্না জওয়ালা নিমাতিল মাহসুদ, হিংসাকৃত ব্যক্তির সফলতা, তার ভালো, তার কল্যাণটা দূরীভূত হোক, এটাই সব সময় মনের মধ্যে চায়। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা হাসাদা ইল্লা ফি ইসনাতাইন, দুইটা বিষয়ে ছাড়া আর হিংসা করা যাবে না। কয় বিষয়ে? দুই বিষয়ে হিংসা করা যাবে, যত খুশি হিংসা করবেন। এক নম্বর বিষয় হচ্ছে রাজুলুন আতাউল্লাহু মাল ফাসুল্লিত আলা হালাকাতি ফিদ্দিন, কোন ব্যক্তিকে আল্লাহ মাল দান করেছেন, সে ব্যক্তি দীনের জন্য, দীনের স্বার্থে, দীনের খাতিরে তার মাল খরচ করে। রাজুলুন আতাহুল্লাহু মালান, আল্লাহ মাল দান করেছেন কোনো ব্যক্তিকে, ফাসুল্লিতা আলা হালাকাতি ফিদ্দিন, সেই মাল হালাক করে, খরচ করে, নষ্ট করে, মাল নষ্ট করে দেয়। কিসের পিছনে? দীনের পিছনে, দীনের জন্য, দীনের খাতিরে, হক। আবার এখানে দীন শুধু বলা হয়নি, ফিল হককে, সঠিক দীনের পিছনে খরচ করে। আপনার আল্লাহ মাল দিয়েছেন বড় দামড়া গরু কিনে, গলায় ফুলের মালা দিয়ে, হ্যাঁ, নিয়ে গেলেন 1800-তে, এটাও তো মাল খরচ হলো নাকি? কিন্তু হ্যাঁ, মাল খরচ তো হলো, মাল খরচ তো হলো। গরু কি আপনাকে অমনি দেবে? কেউ মাগনা দিবে? বড় এড়ে গরু কিনতে গেলে টাকা লাগবে না, তা মাল তো খরচাই হলো। কিন্তু কি হলো, মাল খরচাটা হকের পিছনে হলো না, হ্যাঁ, ফিদ্দিনিল হক লিদ্দিনিল হক হলো না, দিনে হকের জন্য খরচটা হলো না। খরচটা হলো কিসের জন্য? শিরক এবং বেদাতের ইশাআতের জন্য, পরিব্যাপ্ত হওয়ার জন্য এ খরচ হলো। এ খরচটা হচ্ছে অবৈধ। আল্লাহ মাল দিয়েছেন, মালটা সে দিনে হক প্রসার এবং প্রসার ঘটানোর জন্য খরচা করে, এ ব্যক্তিকে আপনি হিংসা করতে পারেন। ইস, 10 টাকা দিল, এখনই যদি বৈঠক, কি বলে এটা, উপস্থিত বৈঠকে যদি চাঁদা আদায় করা হয়, হ্যাঁ, বৈঠকি দান, আমাদের আমিরে জামাত গ্রহণ করেন না, আমরা অনেক সময় এখন এই সুন্নাতটা জিন্দা করতে সচেষ্ট হচ্ছি, একজন পাশের থেকে 10 টাকা দিল, আপনি মনে মনে ভাবলেন, হ্যাঁ 10 টাকা দিল, আমি 20 টাকা দেবো, এটা কিন্তু হিংসা করলেন না? এক ধরনের হিংসা, কিন্তু এই হিংসাটা জায়েজ, যে উনি 10 টাকা দিয়েছেন, আমি 20 টাকা দেবো। উনি সময় দিতে পারেননি, একদিন এসেছেন, শুক্রবারে সকালে এসে নাক জাগিয়েছেন, আমি বৃহস্পতিবারে সকাল থেকেই কর্মী সম্মেলনে আসব। এই যে হিংসা নেকির কাজে, এখানে মাল খরচের হিংসা, সময় খরচের হিংসা। আবু বকর, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন তাবুকের যুদ্ধের দান নিয়ে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছেন, কি পরিমাণ নিয়ে আসলে আর কি পরিমাণ রেখে আসলে? ওমর ফারুক বলছেন, নবী, অর্ধেক নিয়ে এসেছি আর অর্ধেক রেখে এসেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ বলে তার মাল গ্রহণ করলেন, এবং সবার কাছে ওমর খুব অ্যাবনর্মাল টাইপের একজন দানবীর হয়ে গেলেন, যে সে কি, আমরা তো কিছু কিছু এনেছি, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবারে অর্ধেক নিয়ে এসেছেন আর অর্ধেক রেখে এসেছেন, এটাই সবচেয়ে বড় দান মনে হয়। কিছু সময় পরে সিদ্দিক আকবর আসলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন, এই নিন, কি পরিমাণ আনলে তুমি? বলে, যা ছিল সব এনেছি, সব একবারে শেষ। সে কি, বাড়ির জন্য কি রাখলে, আলো আয়ালের জন্য কি রাখলে? হ্যাঁ রেখেছি, সেখানে কিছু আছে। কি সেটা? আল্লাহ এবং তার রাসূলকে রেখেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, হে আবু বকর, মনে করেছিলাম আজকে আপনাকে হারিয়ে দেব, আজকে যখন আপনাকে হারাতে পারলাম না, জিন্দেগিতে আপনাকে আর হারাতে পারব না। সবচেয়ে বড় দান আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু করলেন। তাই যে ইনফাক ফি সাবিলিল্লাহর ব্যাপারে আপনি প্রতিযোগিতামূলক হিংসা করতে পারেন, এটা বৈধ। আর দুই নম্বর হচ্ছে, রাজুলুন আতাউল্লাহুল হিকমা ফাহুয়া ইয়াকজী বিহা ওয়া ইউআল্লিমুহা। আল্লাহ কাউকে প্রজ্ঞা দান করেছেন, প্রজ্ঞাশীল ব্যক্তি, সে তার প্রজ্ঞা দিয়ে, তার হিকমত দিয়ে, তার জ্ঞান বিবেক বুদ্ধি দিয়ে কি করলো, ইয়াকজী বিহা, সে ওটার বিনিময়ে, ওটার মাধ্যমে সঠিক সিদ্ধান্ত নিল। ইয়াকজি মানে কাজা করে দিল, ফয়সালা করে দিল, না এভাবে হবে। প্রজ্ঞা কি সবার এক? বলেন, সবার এক না। প্রজ্ঞা কার পক্ষ থেকে আসে, অর্জিত এটা, না আল্লাহ প্রদত্ত? দাউদ আলাইহিস সালামের দরবার থেকে জনৈক মহিলা, জনৈকা মহিলা কাঁদতে কাঁদতে চলে যাচ্ছেন, ছোট্ট ছেলে ময়দানে খেলছে সুলাইমান, কিরে কাঁদছ কেন? বলল, তোমার বাবার দরবারে বিচারে আমার ঠকা হয়ে গেল। দুইটা মহিলা আমরা একটি ছেলের দাবি নিয়ে মহাসামা দায়ের করেছিলাম, মামলা দায়ের করেছিলাম, কিন্তু আমি বাকপটুতা দিয়ে, বাক চাতুর্য দিয়ে তোমার আব্বার সামনে প্রমাণ করতে পারিনি ছেলেটা আমার, তাই প্রকৃতপক্ষে ছেলে আমার, কিন্তু আমার প্রমাণাদি উপস্থাপিত না হওয়ায় যে মহিলার ছেলে না, সেই মহিলাই ছেলেটি পেয়ে গেল, বিচার ভুল হয়ে গেল, তাই সেই শোকে আমি কাঁদছি। প্রকৃতপক্ষে ছেলেটি তোমার? বলল, হ্যাঁ। তাহলে সবুর করো। চলে গেলেন আব্বা, সুলাইমান গেছেন ছোট্ট ছেলে, আব্বা এই বিচারটা কিভাবে করলেন? দুইজন মহিলা একটি ছেলের দাবি করলো, একজনকে খুশি করলেন আর একজনকে আপনি কাঁদালেন, দুজনকেই খুশি করতে পারলেন না। বলছে, হে সুলাইমান, তুমি ছোট মানুষ, বোঝো না, দুজনকে কিভাবে আমি খুশি করব। বলো, অবশ্যই দুজনকে খুশি করা যায়, আমার কাছে একটা মন্ত্র আছে, আপনি যদি আমাকে রিভিউ করতে বলেন এই বিচার, আমি এমনভাবে রিভিউ করে দেব যে দু মহিলাই খুশি হয়ে যাবেন, তাই নাকি? তাহলে এখনই করো, এই পরিষদ বর্গ সবাই এসো। আবার বিচার কার্য বসলো, এবার রিভিউ হচ্ছে। সুলাইমান বলছেন, এই কে আছো জল্লাদ, তলোয়ারটা নিয়ে আসো। একটা লম্বা তলোয়ার নিয়ে জল্লাদ এসে খাড়া হয়ে গেল। এবার বলছে, ছেলেটা আমার কাছে দাও। ছেলেটা তার কাছে দেওয়া হলো। বলে, দুইজন মা দুপাশে দাঁড়াও, তুমি বলছো এ ছেলে কার? আমার। তুমি বলছো এ ছেলে কার? আমার। তোমরা দুজনই এই ছেলের দাবিদার। ঘটনা হলো, একটা লেকের ধারে ওই দুটো ছেলে নিয়ে দুই মহিলা খেলা করতেছিল, হঠাৎ একটা নেকড়ে বাঘ এসে একটা ছেলেকে চঙ্গল মেরে নিয়ে গেল। যখনই নিয়ে গেল, একটা বাচ্চা থাকলো, তো ওই ঘটনার আকস্মিকতায় প্রকৃত মা অথর্ব হয়ে দাঁড়িয়ে আছেন, যার ছেলে নিয়ে গেছে খুব ধুরন্ধর মহিলা, ও বলছে, ও রে জাদু মানিক আমার, সোনা মানিক আমার, আহা জাদু মানিক আমারটা নেয়নি, ওরে আল্লাহ বাড়ি নিয়ে যাই, কয়ে মেরেছে ছুট বাড়িতে। প্রকৃত মা বলছে, এই দাঁড়াও দাঁড়াও, কে কার কথা শোনে? ওই ছেলেরা তখন প্রকৃত মাকে তা চেনার মতো বয়স হয়নি, যার কোলে যাবে তাকেই মা মনে করবে, তারই দুধ পান করবে, এখন বিচার কিভাবে করবেন? সুলাইমান আলাইহিস সালামের ছোট্ট ছেলের আর্গুমেন্ট, আগে পিতা বিচার করেছেন ভুল হয়েছে, প্রকৃত মা সন্তান পায়নি, কারণ ও বাকপটুতা জানে না, ওই মহিলা বাকচাতুর্যতা জানে। ইন্না ফিল বায়ান লা সিহরুন, নবীজি বলছেন, শোনো, বক্তব্যের ভিতরে জাদু আছে। বক্তব্যের ভিতরে কি আছে? জাদু আছে। বক্তব্য দিয়ে অনেক কিছু হ্যাঁকে না নাকে হ্যাঁ করে দেওয়া যায়, সবার বক্তব্য সমান না। সুলাইমান বললেন, আব্বা, দু মহিলাকেই সন্তুষ্ট করে দিতে পারবো, কোনো সমস্যা নেই, জল্লাদ জি প্রস্তুত? ছেলেটা শোয়াই দিলেন মাঝখানে, এই জল্লাদ, এক কোপে এই ছেলেটাকে দুটুকরো বানিয়ে দাও, সাবধান, সমান সমান হতে হবে, প্রয়োজনে স্কেল দিয়ে মেপে নাও, এপাশেও যা হবে এপাশেও তা হবে, এক কোপ দিয়ে মাঝখান থেকে চিড়ে দাও, তুমি পাবে অর্ধেক, তুমি পাবে অর্ধেক। যে প্রকৃত মা নয় ডাইনি, বলছে ঠিক আছে বাবা দাও। আর এই মহিলা বলছে বাবা তোমার দুটো পায়ে পড়ি তুমি কেটো না, ওকে দিয়ে দাও, ওকে দিয়ে দাও তুমি কেটো না। আর ও কি বলেছিল ঠিক আছে বাবা দাও অর্ধেক দাও। হ্যাঁ তুমি যখন বলছো দাও অর্ধেক, তার মানে কি আমার এক চোখ কানা হোক আর প্রতিবেশীর দুই চোখ কানা হবে, আরে আমারটা তো গেছে বাঘে খাইছে ওরটাও দ্বিখণ্ডিত হোক, অর্ধেক পেলেও আমার কি না পেলেও কি। দেখেন প্রজ্ঞা কাকে বলে, প্রজ্ঞা কাকে বলে তার উদাহরণ আপনাদের সামনে পেশ করতে গিয়ে মুসলিম শরীফ থেকে হাদিসটা বললাম। এখন কি হলো, সুলাইমান আলাইহিসসালাম বললেন আব্বা প্রকৃত মাকে এবার বুঝতে পেরেছেন? সবাই বলল সঠিকভাবে এবার বোঝা গেছে প্রকৃত মাকে, এই মহিলাই হচ্ছে মা যে সন্তান কাটতে দিল না, আর যে কাটা ভাগ নিয়ে সন্তুষ্ট হতে চায় ও তো ডাইনি, ও মা নয়। সুতরাং ওই মহিলাকে বন্দী করা হলো আর এই মহিলাকে সন্তান দিয়ে দেওয়া হলো, এর নাম হচ্ছে প্রজ্ঞা। আল্লাহ পাক যাকে প্রজ্ঞা দিয়েছেন আর সেই প্রজ্ঞা অনুযায়ী যে ফয়সালা করে সিদ্ধান্ত নেয় এবং জনগণকে এটা শিখায়, আপনি তার হিংসা করতে পারেন, আপনিও প্রজ্ঞাশীল হওয়ার জন্য চেষ্টা করতে পারেন, আপনিও এলম জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেকে বুৎপত্তি সম্পন্ন ব্যক্তি হিসাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করতে পারেন, আপনার বন্ধুর সাথে আপনি প্রতিযোগিতা করতে পারেন, আপনার ক্লাস ফ্রেন্ড প্রথম স্থান অধিকার করে আপনি ওই প্রথম স্থান তাকে হটিয়ে দিয়ে নিজে দখল করার জন্য হিংসা করতে পারেন, এটা জায়েজ। ক্লিয়ার? আসুন এবার, এই হিংসা হচ্ছে নিষিদ্ধ। এই যে আপনার ক্লাস ফ্রেন্ডকে প্রতিযোগিতা করে আপনি হটিয়ে দিবেন, আপনি রোল এক বানাবেন, তাকে নিচে ফেলে দিবেন, এইটাকে কি আসলে হিংসা বলে? শরীয়তের পরিভাষায় এর নাম হচ্ছে আল্লাহ গিব্বতা। গিব্বতা কি? ঈর্ষা। ঈর্ষা বাংলায় হচ্ছে ঈর্ষা। হাসাদ হিংসা নিষিদ্ধ, আর গিব্বতা ঈর্ষা হচ্ছে সিদ্ধ। ঈর্ষা করা যাবে, ঈর্ষান্বিত হওয়া যাবে। সম্পাদক সাহেব বিশাল এলেমের অধিকারী, উনি তাহারিকে সম্পাদনা করছেন, আমাকে এলেম অর্জন করতে হবে, ওই সম্পাদনার কাজ আমাকে নিতে হবে, আমিও অনুরূপ সম্পাদনা যেন করতে পারি, এরকম সমকক্ষ এলেম অর্জন করতে হবে, এ মর্মে চেষ্টা করা, সম্পাদকের সাথে হিংসা করা হলো না, এটা তার সাথে ঈর্ষা করা হচ্ছে। হ্যাঁ, অমুক লোকটা সারা রাত্রি জেগে জেগে নামাজ পড়ে, অধিকাংশ সময় লম্বা তাহাজ্জুদের সালাত আদায় করে প্রতিদিন, আমাকেও আদায় করতে হবে, এই যে একটা প্রতিক্রিয়া নিজের ভিতরে, এর নাম হচ্ছে ঈর্ষা। শরীয়তে ঈর্ষা বা আল-গিবতা এটা সিদ্ধ, আর হিংসা হচ্ছে নিষিদ্ধ। এখন এই হিংসা নিন্দনীয় এবং হিংসা হচ্ছে শরীয়তে নিষেধ। ইমাম কুরতুবী রাহমাহুল্লাহ তার কিতাবের ভিতরে বলছেন যে ওয়াল হাসাদু মাজমুম, হিংসা হচ্ছে নিন্দনীয়। হিংসা মানুষকে নিন্দনীয় করে তোলে, ওই মানুষটাকে সবাই নিন্দা করে যে হিংসুক হয়। ওয়া সাহিবুহু মাগমুম, আর যে হিংসা করে যে হিংসুক, এই হিংসুক ব্যক্তি কি হয়, সদা দুশ্চিন্তাগ্রস্ত থাকে, দুশ্চিন্তাগ্রস্ত থাকে, আমি যে ওকে হিংসা করছি ওটা বুঝতে পারলো কিনা, বা বুঝতে পারলে ওরা যে বড় গ্রুপ বড় গোষ্ঠীর লোক আমার উপরে আবার পাল্টা অ্যাকশন হয় কিনা, এজন্য সবসময় সে দুশ্চিন্তাগ্রস্ত থাকে। হিংসা নেকিকে খেয়ে ফেলে দেয়, হিংসা নেকিকে খেয়ে ফেলে, পুণ্যকে খেয়ে ফেলে। কামা তাকুলুন নারু আল হাতাবা, যেমন ভাবে আগুন কাঠকে খেয়ে ফেলে, আগুন যেমন কাঠকে খেয়ে ফেলে, হিংসা অনুরূপ আপনার পুণ্য আপনার নেকি আপনার নেক আমলকে ভস্মীভূত করে দেবে, ছাই করে দেবে, খেয়ে নিঃশেষ করে দেবে। তাহলে হিংসা কতটা জঘন্যতম ক্ষতিকারক বিষয় সেটা এর আলোকে বোঝা যায় যে কাঠকে যেমন আগুনে খেয়ে ফেলে, নেকিকে হিংসা অনুরূপ খেয়ে নিঃশেষ করে দেয়, আমলনামা শূন্য হয়ে যায়। তাই আলিয়াদিস আন্দোলনের প্রত্যেকটি নেতা কর্মীকে এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, যে হিংসা করা যাবে না, হিংসা মুমিনের জীবনের সবচেয়ে ধ্বংসাত্মক একটি কর্মকাণ্ড, এই হিংসা থেকে আমাদের বেঁচে থাকতে হবে। এখন আসুন হিংসার পরিণাম কি। হিংসার পরিণাম হচ্ছে দুটো, একটা হচ্ছে দুনিয়াবী জীবনের পরিণাম, আরেকটি হচ্ছে আখেরাতের পরিণাম। আচ্ছা, তার আগে আর একটা ইনফরমেশন আপনাদের কাছে পৌঁছে দিয়ে রাখি, যে বক্তব্য যে বিষয়ের উপরে আমি আপনাদের সামনে পেশ করছি, এই সংক্ষিপ্ত সময়ে আমি আপনাদের শুধু একটু টাচিং ছাড়া আর কিছু দিতে পারবো না। সংক্ষিপ্ত সময়ে একটু টাচিং দিতে পারবো, এছাড়া আর কিছু পারবো না। আপনারা যদি বিস্তারিত এই বিষয়টা রপ্ত করতে চান, তাহলে মোহতরম আমিরে জামাত লিখিত এই বইটা কিনে নিয়ে যাবেন, হিংসা ও অহংকার। হিংসা ও অহংকার মাত্র 30 টাকা দাম, আমাদের বুক স্টলে রয়েছে। আপনারা এটা কিনে নিয়ে গেলে আমার এই বক্তব্যের বিস্তারিত বিষয়সমূহ এখানে আপনারা লিপিবদ্ধ পাবেন। আমি যে কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি তা এই বই থেকেই গ্রহণকৃত কিছু কিছু মুলাক্ষাস বিষয়, অন্য কিছু না। সম্মানিত হাজিরিন, যে কথা বলছিলাম, হিংসার দুটি পরিণাম, একটা দুনিয়াবি পরিণাম আর একটা হচ্ছে আখেরাতের পরিণতি, আখেরাতের পরিণাম। প্রথম, দুনিয়াতে এর পরিণতি কি? দুনিয়াতে পরিণতি হচ্ছে যে হিংসা করবে ওই হিংসুক ব্যক্তি নিজেই হিংসার আগুনে জ্বলবে, ওই হিংসুক ব্যক্তি নিজেই হিংসার আগুনে জ্বলবে। এর পরের পরিণাম হচ্ছে, পরিণত হচ্ছে, তার চেহারা সর্বদা মলিন থাকবে, তার চেহারা সর্বদা মলিন থাকবে। ওই যে ওয়াসাহিবুহু মাগমুম, যে কথাটা ইমাম কুরতুবী রাহমাহুল্লাহ বলেছিলেন যে হিংসুক সবসময় তার চেহারাটা জলসল থাকে, মলিন থাকে, চিন্তার ছাপ মুখের ভিতরে প্রস্ফুটিত থাকে, কারণ ও ভীত সন্ত্রস্ত থাকে সবসময়, অন্যের ক্ষতি করার চক্রান্তে ষড়যন্ত্রে সে সর্বদা ব্যস্ত থাকে। হিংসুকের কাজই হলো ওইটা, যে অন্যের কীভাবে ক্ষতি কামনা করা যায়, অন্যের ক্ষতি করা যায়, অন্যকে কীভাবে বিপদে ফেলা যায়, এটাই নিয়ে ফিকির করতে থাকে। এরপরে আর একটা পরিণতি হচ্ছে, তারই মতো লোকেরা তার বন্ধু হয়, যারা হিংসুক তারাই তার বন্ধু হয়, যারা এরকম নষ্ট চরিত্রের মানুষ, সমাজে যারা সংকীর্ণ মনা, যারা পরচর্চাকারী হিংসুক ব্যক্তি, এরাই তার বন্ধু বান্ধব সাঙ্গপাঙ্গ হয়ে চায়ের স্টলে বসে বসে চা খায় আর লোকের গিবত গিল্লা করতে থাকে, হিংসা করতে থাকে, তার ভালো বন্ধু বান্ধব হয় না। সৎসঙ্গ থেকে সে তখন কি হয়ে যায়, মাহরুম হয়ে যায়, সৎসঙ্গ সে পায় না, মুমিন মুত্তাকিদের সাথে তার একটা রিলেশন, তার বন্ধুত্ব গড়ে ওঠে না। আর আখেরাতের পরিণতি হচ্ছে কি, আখেরাতে ওই পায়ের গোড়ালির কাছে ধরে আর মাথার এই পিছনের দিকের চুল ধরে ফেরেশতারা জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দেবে। ইউরাফুল মুজরিমুনা বিসিমাহিম বিসিমাহুম, এভাবেই আল্লাহ সুবহানাহু তাআলা সূরা ইয়াসিনের মধ্যে বর্ণনা করছেন, তাদের পা আর মাথার অগ্রভাগ ধরে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দেওয়া হবে, তাদেরকে দেখেই চেনা যাবে কিয়ামতের ময়দানে। সুতরাং এই হিংসা নীতি পরিহার করতে হবে। হিংসা ও অহংকার দুটোই ছিল বিষয়, তো অহংকারের বিষয়টাতে আর যাওয়া গেল না, সময় যেহেতু পারমিট করছে না। আপনারা জানেন এটা কর্মী সম্মেলনের খুব সংক্ষিপ্ত সময়ে বক্তব্য রাখাটাই বাঞ্ছনীয়। তো যে বিষয়টা আমরা আলোকপাত করলাম তা হচ্ছে হিংসার কুফল, এটা দুনিয়ার জীবনেও পরিণতি খারাপ, আখিরাতের জীবনেও পরিণতি খারাপ। সুতরাং আসুন আমরা হিংসা পরিহার করি, আমরা যেন কখনো হিংসুক না হই। আল্লাহ সুবহানাহু তাআলা হিংসুকের হিংসা থেকে বাঁচার জন্য আমাদের মন্ত্র শিখিয়ে দিয়েছেন। আসুন আমরা প্রত্যেককেই মহান প্রতিপালকের দরবারে আশ্রয় প্রার্থনা করি, আল্লাহ তুমি আমাদের হিংসুকের হিংসা থেকে বাঁচাও, আল্লাহ আলে হাদিস আন্দোলনকেও অন্যান্য হিংসুকদের হিংসা থেকে তুমি নিরাপত্তা দান করো। আল্লাহ আমাদের অন্তরকে তুমি কলুষমুক্ত করো, হিংসামুক্ত করে দিয়ে আমাদের অন্তরের স্বচ্ছতা দান করো, বক্রতা দূরীভূত করো, এবং আহলে হাদিস আন্দোলনে আমাদের সার্বিক পর্যায়ে যে যে স্তরে আছি সেই স্তরে থেকে আমাদের খালেস ও বেলুত চিত্তে কাজ করার সুযোগ দাও। আমিন আমিন। আকুলু কাউলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।